কোরআন মজিদ উজু ছাড়া হাত দিয়ে ধরে পড়া যাবে কি? অনেকে বলে কোরআন মজিদ উজু ছাড়া হাত দিয়ে ধরে পড়া যাবে, কোরআন এবং হাদিসে এ ব্যাপারে কি বলা হয়েছে? কোরআনে নিষেধ করা হয় না, এ কাজে নাজায়েজের কিছু নেই, বিনা উজু কোরআন পড়া যাবে, ধরা যাবে। কারণ কোরআনে যে আয়াতটা পেশ করা হয় লা ইয়ামাসুহু ইল্লাল মুত্তাহারুন, কোরআনে লেখা থাকে যেটা, তো এটা মূলত এই বিষয়টা না, ওটা অন্য বিষয়। আপনারা আগে পরে পড়েন তাহলে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। মারিফুল কোরআনেও বিষয়টা লেখা আছে, তাফসীরে মারিফুল কোরআন হানাফিদের লেখা কিতাব, এই কিতাবেও এই বিষয়টা আলোচনা করা হয়েছে। সেখানেও দেখাইছে যে না আসলে এটা সঠিক না, সুতরাং এটা আসলে কোনো দ্বিমত ছিল না, কিন্তু এখন ওলামারা দ্বিমত তৈরি করেছেন। এটা কোনো এত গুরুত্বপূর্ণ বিষয় ছিল না, এটা কঠিন করে ফেলা হয়েছে, তো যে যাতে কোরআন ঠিক মতো মানুষ পড়তে না পারে এই জন্য এটা করা হয়েছে। হ্যাঁ, একটা হচ্ছে কোরআনের তাজিম, অমায়ু আজিম শায় আল্লাহ, আল্লাহর শেয়ার যেগুলো তাজিম করা, আদব করা, এটা তো ভালো জিনিস। আমরা উৎসাহিত করি যে উজুর সাথে ধরা, এটা আমরা উৎসাহিত করি, কিন্তু এর মানে এই না যে উজু ছাড়া ধরাই যাবে না, এটা না। এটাই বেশিরভাগ যারা সহি আলেম তাদের বক্তব্য। আর কেউ কেউ বলেছেন যে বিনা উজুতে ধরা যাবে না, তারা ওখানে ওই আয়াতগুলো পেশ করেন লাইয়া মাসিদাল মুত্তাহারুন, কিন্তু ওইটা সঠিক ব্যাখ্যা না। আপনারা ব্যাখ্যা ভালো করে দেখলে তখন বুঝবেন ইনশাআল্লাহ। সূরা বাকারা 41 এবং 100